مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين قال رسول الله صلى الله عليه وسلم يا بني آدم أنفق أنفق عليه متفق عليه جابتي وحمد ثنا جابتي وبشمش وآرادنا سبحان الله رب العالمين الجنة যিনি আমাদেরকে আজকের জুমার খুতবায় শরীক হওয়ার তৌফিক দান করেছেন এবং যাবতীয় দরুদ ও সালাত সেই নবীর স্বামী যিনি আমাদেরকে দিনে হকের পথ বাতলে দিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন সেই শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় দরুদ ও সালাত মানুষের সামাজিক জীবন পরিচালনার জন্য অর্থ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ করাটা মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত মানুষের সামাজিক জীবনে চলতে গেলে তাকে পারস্পরিক লেনদেন করতেই হবে মানুষ সমাজবদ্ধ জীব একে অপরের সঙ্গে লেনদেন করার মাধ্যম হচ্ছে অর্থ বিভিন্ন যুগে এর নাম পরিবর্তন হয়েছে এক যুগে যখন কোনো টাকা পয়সা ছিল না তখন ছিল বার্টার সিস্টেম দ্রব্যের বিনিময়ে দ্রব্য তারপরে আসলো কড়ির যুগ আমরা ছোটবেলায় কড়ি দেখেছি যাকে এখনো বাংলায় টাকা কড়ি বলা হয় কড়ি আমাদের ছেলেরা দেখেন আমাদের সময় কড়ি আমরা খেলা করতাম ছোটবেলায় বাচ্চাদের বাচ্চা বয়সে তখন কড়ির বিনিময়ে জিনিস লেনদেন হইত এরপরে আসল স্বর্ণের টাকা যেটা রসুলের জমানায় ছিল 1500 বছর আগে স্বর্ণ এবং রৌপ্য এটাকে আরবিতে বলা হয় দিনার দিরহাম তখনও বাটার সিস্টেম কিছু কিছু ছিল একবারে হারিয়ে যায়নি একজন জনৈক সাহাবি আল্লাহ নবীর সামনে এসে বললেন হে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি এই খেজুরগুলো নিয়ে এসেছি এই খেজুরের বিনিময়ে কিরকম বলে এই খেজুরগুলো হল নিম্নমানের খেজুর পোকা টোকা লাগানো আর 2 কেজি খেজুরের বিনিময়ে এই ভালো 1 কেজি খেজুর নিয়ে এসেছি আল্লাহ রসুল বললেন ওটা এখনই ফেরত দাও, ওটা তোমার সুদ হয়েছে। বাটার সিস্টেম যদি করতে হয় তাহলে তুমি যেমন দিবে যেমন ওজনের তেমন নেবে তেমন ওজনের। তুমি 2 কেজির বিনিময়ে 1 কেজি ভালো নেবে এটা চলবে না। হ্যাঁ, তুমি 2 কেজি খারাপ খেজুর বিক্রি করে সেই টাকা দিয়ে যদি তুমি ভালো খেজুর 1 কেজি কেনো তাহলে যায় যাবে। এই বাটার সিস্টেমের কারণে বহু মানুষ শোষিত হইত। ওইটাকে আধুনিক যুগে বলা হচ্ছে সুদ বা রেবা। মুসলিম বি মুসলিম, জিনসন বি জিনসন, আদান বি আদান, আল ফাদল রেবা, হাতে হাতে জিনসে জিনসে পরিমাণে পরিমাণে মিল হবে, বেশি হলে ওটা অতিরিক্ত, তাকে বলে রেবা বা সুদ। ব্রিটিশ আমলে চলে আসলো কাগজের টাকা, আগে যে সোনা রূপা ছিল ওটা চলে গেল ব্যাংকে রিজার্ভ ভোল্টে। এখনো যে রাষ্ট্রে রিজার্ভ ভোল্টে যত বেশি স্বর্ণ রিজার্ভ আছে সেই রাষ্ট্র সবচেয়ে যে বড় ধনী রাষ্ট্র বলে পরিচিত। আমেরিকার রিজার্ভ ভোল্টে, চীনের রিজার্ভ ভোল্টে, বাংলাদেশের রিজার্ভ ভোল্টে, মন কে মন স্বর্ণ আছে। ওর হিসাবেই কিন্তু হিসাব করা হয় কোন রাষ্ট্র বড় ধনী কোন রাষ্ট্র কত গরিব। যখন রাষ্ট্র কাগজের নোট দিতে পারে না তো মূল্যস্ফীতি হয়ে যায়। ওখানে যা টাকা থাকবে, যা স্বর্ণ থাকবে, সেই হিসাব করে গভর্নমেন্টকে কাগজের টাকা ছাপতে হয়। ওখানে যা স্বর্ণ আছে রিজার্ভ, তার চেয়ে যদি বেশি টাকা কাগজের নোট ছাপে দেশের মূল্যস্ফীতি দেখা দিবে। দূর অতীতে আমাদের মুরব্বীরা 100 টাকা বাজার নিয়ে গেলেই থলে ভর্তি করে বাজার করে আনতে পারতেন। এখন আপনারা 1000 টাকার নোট দেখছেন, 1000 টাকা আগেকার মানুষ স্বপ্নের মতো ধারণা করত, ওরে বাপরে বাপ 1000 টাকার মালিক। তারপর হলো লাখপতি, লাখপতি শুনলে মনে হতো যেন আসমানের চাঁদ। এখন হয়েছে কোটিপতি, কোটিপতি তো এখন মুদি দোকানদারও হয়ে গেছে। তার মানে কাগজের টাকার দিন দিন পরিমাণ বাড়তেছে, সে সঙ্গে ওদিকে মনে রাখতে হবে স্বর্ণের পরিমাণও বাড়তেছে। ফলে বিগত দিনের সে কড়ি দ্রব্যের বিনিময়ে দ্রব্য, তারপরে স্বর্ণ এবং রৌপ্য সবকিছু জায়গা দখল করেছে। এখন একটা প্রতীকী মুদ্রা যাকে বলা হচ্ছে কাগজি মুদ্রা। আগামী দিনে হয়তো কাগজি মুদ্রার পরিবর্তন নতুন কিছু হয়ে যেতে পারে। যেভাবে ইলেকট্রনিক সিস্টেম এগিয়ে যাচ্ছে, সবকিছু বোতাম টিপে হচ্ছে, দেখা যায় আপনার কাগজের টাকাও দেওয়া লাগবে না। যেটাই করুন না কেন, এক কথা এটা হচ্ছে বিনিময়, লেনদেনের একটা বিনিময়। এটা এটা থাকবেই, এটা না হলে মানুষ চলবে কি দিয়ে? আপনার কাছ থেকে আমি একটা জিনিস নেব কিসের বিনিময় নেব, বা আপনি আমার কাছ থেকে নেবেন কিসের বিনিময় নেবেন, একটা বিনিময় তো দিতে হবে এবং সে বিনিময়ের মূল্যমান থাকতে হবে। এখন যদি বাংলাদেশের কোন নাগরিকের কাছে পাকিস্তানি টাকা দেয় আপনি কি নেবেন? নেবেন না, কারণ এটা কোনো মূল্যমান নেই, কাগজ কিন্তু সেটাই আছে। ব্রিটিশ আমলের রৌপ্য মুদ্রা যদি আপনাকে দেয় আপনি নিতে পারেন স্টক রাখার জন্য দর্শনীয় বস্তু হিসাবে, কিন্তু ওটা কিন্তু বাজারে গেলে চলবে না। এই মূল্যমান নির্ধারণ করা হয় সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে, যে দেশে যার মূল্য যেটা সেটাই। এই বিষয়টি ইসলাম কখনই অস্বীকার করেনি। ইসলাম এখানটা মৌলিক একটা বিষয় নির্ধারণ করে দিয়েছে, আপনি রূপার টাকা নেন, সোনার টাকা নেন, কাগজের টাকা নেন, আর কড়ি নেন, যাই করেন না কেন, একটা মৌলিক জিনিস আল্লাহ এখানে বলে দিয়েছেন। যদি সমাজে শান্তি আনতে হয়, মানুষে মানুষে সত্যিকার অর্থে যদি সচ্ছলতা এবং আনন্দ নিয়ে আসতে হয়, সুখানুভূতি যদি নিয়ে আসতে হয়, তাহলে অবশ্যই পারস্পরিক আর্থিক লেনদেন করতে হবে। সেটা করার জন্য একটা মৌল নীতি আল্লাহ পাক এক সূরা বাকারা 195 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা আহসিনু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, একটি আয়াতের তিনটা পার্ট। প্রথম অংশ বলা হচ্ছে আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। যে যুগে আয়াত নাজিল হচ্ছে সে যুগে টাকা ছিল না, সে যুগে স্বর্ণের টাকা ছিল, রৌপ্যের টাকা ছিল, কাগজের টাকার খবর ছিল না। কিন্তু কথাটা এমন মৌলিক যে যুগে আপনি যাই সিস্টেম করুন না কেন, লেনদেনের মাধ্যম যে যুগে যেটাই হোক না কেন, এই মৌলিক আয়াতের মধ্যে সবটাই ধরা পড়বে। কারণ ইসলাম শুধুমাত্র আরবদের জন্য আসেনি, ইসলাম কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ বছর পর্যন্ত পৃথিবীর মানুষ বসবাস করে, চিরন্তন হেদায়ত হিসেবে এসেছে। অতএব এমন ভাষা কোরআনে ব্যবহার করা হয়েছে যে ভাষা চিরন্তন, শাশ্বত, অপরিবর্তনীয়। তাম্মাত কালামাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি, তোমার প্রভুর কলেমা সততা এবং ন্যায়পরণতা দ্বারা পরিপূর্ণ, এই কলেমার পরিবর্তনকারী কেউ নেই। আহুয়া সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। তাই কোরআনের প্রতিটি শব্দই এমন করে আল্লাহ পাক বাছাই করেছেন যেখানে কোনো ব্যাখ্যার অবকাশ নেই। পরিষ্কার বলে দেওয়া হয়েছে আনফিকু, কি খরচ করবে তা কিন্তু বলা হয়নি। আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো এবং নিজেকে ধ্বংসে নিক্ষেপ করো না, এবং পরস্পরের প্রতি এহসান করো, সহানুভূতিশীল হও। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক সহানুভূতিশীলদেরকে ভালোবাসে। এর মধ্যে এত একটা অত্যন্ত দূরদর্শী অর্থনৈতিক সূত্র লুক্কায়িত আছে। কি সে সূত্র? বলা হচ্ছে নির্দেশ আকারে, আনফিকু ফি সাবিলিল্লাহ, খরচ করো তোমার আল্লাহর রাস্তায়। এর মধ্যে দুটো বিষয় আছে, প্রতিটি মানুষই খরচ করে, খরচ নাগরি কেউ থাকতে পারে না। যার টাকা আছে সে তো খরচ করবেই, যার টাকা নাই সেও যে কোনো মূল্যে খরচ করার চেষ্টা করে, টাকা নিজের পেটের স্বার্থে, চলার স্বার্থে। কিন্তু এর মধ্যে দুটো ভাগ করে দেওয়া হলো। ফি সাবিল্লাহ বলার কারণে আল্লাহ কেন ব্যাখ্যা দিচ্ছেন, তুমি যদি শুধুমাত্র নিজের স্বার্থে খরচ করো ওটা দিয়ে তুমি নিজেকে ধ্বংসের হাতে বাঁচতে পারবে না। যদি তুমি আল্লাহর রাস্তায় খরচ করো তাহলে ধ্বংসের হাতে বাঁচতে পারবে। ওলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা দ্বিতীয় অংশে বলে দেওয়া হল, যদি তুমি শুধু নিজের জন্য খরচ করো তোমার টাকা তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তোমাকে অবশ্যই আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, এটা কোন দান দক্ষিণা নয়, বাধ্য, তুমি না করলে তুমি নিজেই মরবে। যেমন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে রেলের পাটিটা উঠানো আছে, আপনি দেখছেন ড্রাইভার আছে এক মাইল দূরে, দেখতে পাচ্ছে না। আপনি সাধারণ একজন মানুষ, দেখলেন যে ট্রেনের পাটিটা কোন সন্ত্রাসী রাত্রিবেলে বল্ট খুলে দিয়ে গেছে, এখানে যে ট্রেনটা পাস করে এখানে অবশ্যই অ্যাক্সিডেন্ট হবে, শত শত মানুষ মরবে, আপনার কিছুই করার ক্ষমতা নেই। সঙ্গে সঙ্গে আপনি নিজের গায়ের গেঞ্জিটা খুলে উঁচু করে ধরলেন, ড্রাইভার দূর থেকে টের পেলে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটে গেছে, দূর থেকে আস্তে আস্তে আস্তে স্লো করে এসে থেমে গেল। যদি আপনি এই কাজটা না করতেন তাহলে ট্রেনটা ধ্বংস হতো, জাতীয় সম্পদ ধ্বংস হতো, শত মানুষের জীবন চলে যেত, সঙ্গে সঙ্গে আপনিও যাতায়াতের পথ আপনার বন্ধ হয়ে যেত, আপনি দু একদিনের মতো যেতে পারতেন না কোথাও। এই যে কাজটা আপনি করলেন, আপনি নিজেকে ধ্বংসের হাত থেকে শুধু বাঁচালেন, পুরা দেশকে বাঁচালেন। এমনি করে ছোট ছোট বিষয়ে আপনি তো ভাবছেন যে আমার এটা কি দরকার, অমুক লোকে করবে, যাদের টাকা আছে তারাই করবে, আমার কি দরকার? না, যার যতটুকু আল্লাহ পাক দিয়েছেন সেখান থেকে যদি সে খরচ না করে সে নিজে ধ্বংস হবে। আয়াতের ব্যাখ্যা সেটাই, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। তাহলে ধ্বংসতে বাঁচার উপায় কি? আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করো। নিজের জন্য খরচ করার মধ্যে ধ্বংস থেকে বাঁচার উপায় নাই। এখানে যে ইসলামী অর্থনীতি এবং পুঁজিবাদী অর্থনীতি পার্থক্য ফুটে উঠছে, পুঁজিবাদ সিরেফ নিজের পকেট ভর্তি করা শিখায়, ইসলাম মানবতার কল্যাণে অর্থ খরচ করা শিখায়। এই দুটি মৌলিক পার্থক্য এই আয়াতের মধ্যে ফুটে উঠেছে। যখন মানুষ অর্থ খরচ করবে আল্লাহর রাস্তায়, এখানে আরেকটা জিনিস বেরিয়ে আসলো, সেটা কি? আপনি জনগণকে দিচ্ছেন পয়সা ঠিকই, আপনি নিঃস্বার্থ দিচ্ছেন না, নিশ্চয়ই কোন স্বার্থের জন্য দিচ্ছেন, তাহলে ওটা কিন্তু আপনাকে ধ্বংস থেকে বাঁচাবে না। যখন আপনি নিঃস্বার্থ খরচ করবেন ওটা হবে ফি সাবিলিল্লাহ, ওটা আপনাকে ধ্বংস থেকে বাঁচাবে। আপনি যখন টাকা খরচ করবেন তখন ডাইনি ভাবে তাকাবেন না, দেখবেন লোকটা মানুষ কিনা এবং নিডি কিনা, তার প্রয়োজন আছে কিনা। যদি এই চিন্তাটা আপনার মধ্যে থাকে তাহলে আপনার এই খরচ আপনাকে ধ্বংসের হাত থেকে বাঁচাবে। আর যখন আপনি খরচ করার সময় চিন্তা করবেন এটা করলে আমার রিটার্ন কি আসবে, দুনিয়াবি লাভ কি হবে, তখন আপনি নিজেকে আপনার অজান্তেই ধ্বংসে নিক্ষেপ করলেন। ইসলামী সমাজ ব্যবস্থার মূল স্পিরিটটা এখানে, মুসলমান যে কোনো কাজই করে নেকির জন্য করে, পরকালের জন্য করে, আখেরাতের জন্য করে, আখেরাতে পাওয়ার স্বার্থে বান্দা যেটাই করবে এটা হলো দুনিয়াবি হিসাবে নিঃস্বার্থ, কিন্তু একদিক দিয়ে স্বার্থ আছে এই যে আমি আল্লাহর কাছে পাব। আল্লাহ বলছেন, ওয়াদা করছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ কামা সালে হাব্বাতিন আমবাতা সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউযাআফু লিমান ইয়াশাউ আল্লাহু আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা খরচ করে তারা কেমন? কামা সালে হাব্বাতিন আমবাতা সাবআ সানাবিলা, একটি দানার মতো, যে দানা দিয়ে সাতটা শীষ হয়। ফিকুল্ল সুম্বলাতেন মিয়াত হাব্বা, প্রত্যেক শীষে একশো করে দানা হয়। আল্লাহ ইউযাআফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে খুশি আর বেশি বেশি করে দেন। আল্লাহু ওয়াসিউন আলীম, তিনি অত্যন্ত সুপ্রশস্ত এবং সর্বজ্ঞ। এর দ্বারা কি বোঝা গেল? আপনি দিচ্ছেন আল্লাহর কাছ থেকে সাতশো শীষ পাওয়ার জন্য, অর্থাৎ আপনি আল্লাহর কাছে পাবেন সেই আশায়, দুনিয়ার মানুষের কাছে পাবেন এই আশায় দিলে আপনি নিজেকে ধ্বংস থেকে বাঁচতে পারবেন না। আজকে আন্তর্জাতিক বিশ্ব দিয়ে একবার তাকান, তাদের বহু টাকা পয়সা আছে। এক হিসাবে দেখা যায় আমেরিকা প্রতিদিন সকালে তাদের কুকুরকে যা খাবার দেয়, ওই খাবারটা যদি বাঁচিয়ে একদিন কুকুরকে না খেয়ে যদি রেখে দেয়, ওই টাকা দিয়ে এশিয়া মহাদেশের লোক এক বছর খেয়ে থাকতে পারে। হিসাব আমি করি নাই, যারা করেছে তারাই সঠিক বেঠিক বলতে পারবে। তাদের কৃষকরা যাতে গম বেশি উৎপাদন না করে, সেজন্য রাষ্ট্রীয় আইন করা হয় যে বেশি যদি তোমরা গম উৎপাদন করো তাহলে আমাদেরকে বাধ্য এগুলো গরিব দেশে বিক্রি করতে হবে, তাহলে গরিব দেশে অভাব থাকবে না। যদি দেশে অভাবই না থাকে তাহলে লোক আমাদের আনুগত্য কেন করবে, আমাদের দাসত্ব কেন করবে? অর্থাৎ তাদের কৃষকদেরকে তারা রাষ্ট্রীয় ফরমান জারি করে অধিক গম উৎপাদন থেকে নিষেধ করে। কারণটা কি? যে মানুষ যদি গোলাম না থাকে, মানুষের পেটে যদি ক্ষুধা না থাকে, আমাকে তো কেউ হাত পাতবে না, আমার মতবাদ দিকে শুনবে না। এই চিন্তা চেতনা কত নিকৃষ্ট চিন্তা, চিন্তা করুন, এটা হলো পুঁজিবাদী চিন্তা। এর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এসেছিল সমাজবাদী চিন্তাধারা, তারা আরো নিকৃষ্ট পরিমাণ হয়ে গেল। তারা মানুষের পকেটে কোনো পয়সা থাকবে না, সব পয়সা যাবে রাষ্ট্রের হাতে, সরকারের গুটি কয়েক নেতা নামধারী লোকের হাতে সব টাকা পয়সা থাকবে, তারা মানুষকে রুটি বিস্কুট বিলাবে, জেলখানা দেওয়ান আমাদেরকে খাওয়াতো, যেদিন যা আসবে তাই খাও, চুপচাপ কোনো কথা বলার ক্ষমতা নেই, রেশনের রুটি যেমন বিলায় যেমন গম বিতরণ করে, ওইভাবে আপনি খেতে হবে, থাকতে হবে জীবনভর, নিজস্ব ব্যক্তি মালিকানা বলে কিছুই থাকবে না। ওটার প্রতিক্রিয়া এটা হল, অথচ এর মধ্যবর্তী যে অর্থনীতি ছিল ইসলামের সেটা কিন্তু এই আনফাকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, আল্লাহর রাস্তায় খরচ করো, নিজেকে ধ্বংসে নিক্ষেপ করো না। আল্লাহর রাস্তায় খরচ করে জাজবা যদি মুসলমানদের মধ্যে ছিল, তাদের মুসলমানদের অর্থনৈতিক শক্তিতে কেউ হাত বসাইতে পারে নাই। আর যখনই পুঁজিবাদী মেজাজ চলে আসলো আমাদের মধ্যে, তখনই আমাদের অধঃপতন নেমে আসলো। পুঁজিবাদী মেজাজের একটা বড় দোষ হলো এই যে টাকার মালিক আমি, এই মেজাজটা চলে আসে। টাকা যে কেউ দেয় আমাকে এই চিন্তা থাকে না, রুজির মালিক যে কেউ আছেন অলক্ষে অদৃশ্যের এই বিশ্বাস থাকে না। মুখে যতই বলি রুজির মালিক আল্লাহ বিশ্বাস আমরা করি না। কিভাবে তিনি রুজি দেবেন এটা আপনি জানেন না। আপনি সেরে আপনার দায়িত্ব একটাই, আপনি হালাল হারাম বাসায় দিয়ে চলবেন, ব্যাস, আর কোনো দায়িত্ব আপনার নাই। আপনি বৈধ পথ অবৈধ পথ বাসায় করে চলার জন্য আপনাকে কোরআন হাদিস দিয়ে দেওয়া হয়েছে, পরিষ্কার বাউন্ডারি ওয়াল করা হয়েছে, এই ওয়ালের বাইরে যেতে পারবেন না। যদি পর্দা একটু উঁচু করে দেখেন, ব্যাস আপনি আপনি ঢুকে পড়বেন সেই মাহারামের মধ্যে। মেশকাত হাদিস পড়ে দেখুন, বৈধ অবৈধ পথে চলার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু আপনি কত রুজির মালিক হবেন এই এই চিন্তাধারা আপনার নয়, এটা আপনার আল্লাহর হাতে। যখন মায়ের গর্ভে ছিলেন চার মাস বয়স হয়েছে তখন আপনার রুজি লিখে দেওয়া হয়েছে, আজাল আমাল রিজিক শাকি আম সাঈদ, এই চারটা জিনিস আপনার লেখা হয়েছে। আজাল হায়াত, কতদিন থাকবেন পৃথিবীতে সেই দিন নির্ধারিত হয়ে গেছে। আমাল কাজকর্ম, পৃথিবীতে আপনি কোন কাজ এসেছেন আল্লাহ আপনাকে বলে দিয়েছে এই কাজ আপনার করা লাগবে, আপনি সেই কাজটাই করবেন। কুল্লু মুয়াসসারুন লিমা খালাকা লাহু, প্রত্যেক মানুষ এটা সহজে করে যে জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। এরপরে রিজিক, আপনি কতটুকু রুজির মালিক হবেন ওটা আল্লাহ হিসাব করে দিয়েছে, ওটা যদি আপনার মনে কোন চিন্তার দরকার নেই, আপনি খালি দেখবেন বৈধ অবৈধ পন্থা বাছাই করে আগাবেন রুজির তলাশে, এর বাইরে যাবেন না। এই বিশ্বাসটুকু যদি থাকতো তাহলে পুঁজিবাদ আমাদের মধ্যে ঢুকতে পারতো না, ঢুকে গেছে। ফলে এখন মানুষের কাছে চাইতে হয়, আগে চাওয়া লাগতো না, বুঝিনি তো এই লোকটা এটা দরকার। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি নিজের রক্ত সম্পর্কীয় সন্তানদের, রক্ত সম্পর্কীয় আত্মীয়দের প্রতি মেহরবানি করার জন্য, এহসান করার জন্য কোরআনে অসংখ্য আয়াত এসেছে, লান তানাল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আতজাল করবে হাক্কাহু আল মিসকিন, অসংখ্য আয়াত আপনি পাবেন। আজকে পুঁজিবাদী চিন্তা এমন বেশি হয়ে গেছে, এমনকি নিজের সন্তানের কাছে বাবা যদি কোন দায়ে পড়ে যায় সন্তান ও বাপকে টাকা বিনা স্বার্থে দেয় না, এমনকি সন্তান বাবার কাছে টাকা ঋণ হিসেবে দেয়। নিজের রক্ত সম্পর্কে দুই ভাই, এক ভাই বিবাদে পড়েছে আরেক ভাই তাকে সাহায্য করতে নৈতিকভাবে সে বাধ্য, কিন্তু না, ভাইকে সে টাকা দেয় ঋণ হিসেবে দেয়। এমনি কোনো ভাই কোনো ভাইকে ঋণ দেয় না, কোথায় চলে গেছি আমরা এখন? অথচ একই মায়ের গর্ভে দুটো সন্তান জন্ম হয়েছে, একই মায়ের দুধ খেয়ে দুই ভাই মানুষ হয়েছে, একই বাপের রক্তে দুই ভাই জন্ম হয়েছে। এক ভাই দুর্বল তো হতেই পারে, তা আল্লাহর ইচ্ছা, আর এক ভাই তাদের তাকেও দেখবে না, আমি বড় হয়ে গেছি ওর সাথে কোনো সম্পর্কে নাই। এটা হলো পুঁজিবাদী চিন্তাধারা, ভাবখানা এই, আমার পুঁজি আমার, ওর পুঁজি ওর, না। আপনাকে পুঁজি দেওয়া হয়েছে, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, আপনি এটা কি করেন? আল্লাহ রসুলের মাধ্যমে যে হাদিসে কুদসি আমাদের কাছে এসেছে সেটা আল্লাহ বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, আনফাক, খরচ করো, উনফাক আলাইক, আমি তোমার জন্য খরচ করব। অন্য হাদিসে আসছে, ইন তুহসি উহসি আলাইক, যে তুমি গণনা করো দেওয়ার সময় আমি তোমাকে রহমত করার সময় গণনা করবো যে কতটুক দেওয়া যায় না যায়। কি মারাত্মক হুমকি চিন্তা করেছেন! যদি মানুষ খরচ করার বেলায় সাবিরুল্লাহ চিন্তা না করে, আল্লাহকে রাজি খুশি করার চিন্তা না করে, ওই খরচ তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যখন মানুষ উদার মনে নিঃস্বার্থ ভাবে সিরফ আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে দান করবে, তখন সেই খরচ তাকে জান্নাতে নিয়ে যাবে, সমস্ত দুনিয়াটা তার জন্য স্বর্গে পরিণত হবে, এই দুনিয়াটা পরিবর্তন হয়ে যাবে। একে অপরের মহব্বত যদি দেখতে চান, একবার তাকিয়ে দেখুন মদিনার সমাজের দিকে, যখন মক্কা থেকে নির্যাতিত বিতাড়িত মুসলমানরা সর্বস্ব হারিয়ে, বাস্তু হারিয়ে, জমিজমা হারিয়ে, সহায় সম্পদ হারিয়ে যখন মদিনায় গেছিলেন, কিছুই তাদের ছিল না, তখন মদিনার আনসাররা তাদেরকে কেমন সাহায্য করেছিল সে কি ভুলে যাওয়া সম্ভব? কোরআন চিরদিন তাদেরকে স্মরণ করেছে। যতদিন পৃথিবীতে কোরআন থাকবে ততদিন আনসারদের এই ত্যাগের কথা থাকবে। একটি ছোট্ট আয়াতে আপনি বুঝতে পারছেন, আল্লাহ বলছেন ওয়ায়ুসরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা তাদের নিজেদের স্বার্থের উপরে উদ্বাস্ত মহাজের ভাইদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছিল যদিও তাদের নিজেদের মধ্যে ছিল দারুণ অভাব। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আল্লাহ নবী যখন এলেন মদিনায় ভাই বানিয়ে দিলেন সবার সাথে, মুয়াখাত করে দিলেন। উমরের সঙ্গে এক আনসারকে বললেন এটা তোমার ভাই, আব্দুর রহমান আওফকে বললেন তোমার সঙ্গে এটা তোমার ভাই, এবং প্রত্যেকে দুজন দুজন করে ভাই ভাই বানিয়ে দিলেন, আপনারা যাকে মিতা বলেন। এমন সে এমন ভাই হয়ে গেল, ওই আনসার ভাই এবার বলছে ডেকে নিয়ে, ভাই আব্দুর রহমান আপনি সব হারিয়ে চলে এসেছেন, কিছু আপনার নাই, স্ত্রী সন্তান সহায় সম্পদ সব হারিয়েছেন, আসুন আমার ঘরে দুটা স্ত্রী আছে, আমি আপনার স্বার্থে একটা স্ত্রীকে তালাক দিচ্ছি, এই যেটা আপনি পছন্দ করেন সেই স্ত্রী আপনি নেন। দুই নম্বর, এই আমার জমি জমা অর্থ সম্পদ যা আছে সব অর্ধেক আমি আপনাকে আজকে দিয়ে দিচ্ছি। তিন নম্বর, ব্যবসা আছে আমার, এই ব্যবসা অর্ধেক আপনার, বলুন আপনি কোন স্ত্রী নেবেন, বলুন কি কি চান সব দেবো আপনাকে। আব্দুর রহমান মুস্কি হেসে বলছে বন্ধু আমি ব্যবসা বুঝি ভালো, আমাকে মদিনার বাজারটা দেখিয়ে দাও, কোন দিকে গেলে তোমাদের মদিনার বাজার কোথায় দেখিয়ে দাও, সাথে করে নিয়ে গেল। উনি পনির ভালো বানাতে পারতেন আগে মক্কায় থাকতে, উনি বিসমিল্লাহ করে শুরু করলেন, আল্লাহ তার ব্যবসায় বরকত দিল, কিছুদিনের মধ্যেই তিনি মদিনার শ্রেষ্ঠ ধনী হয়ে গেলেন। আব্দুর রহমান আওফ, প্রত্যেকটা সাহাবির জীবন এরকম হয়ে গেছে, কি মহব্বত তাদের মধ্যে ছিল, নিজের জীবন দিয়ে হলেও তারা মহাজের ভাইদেরকে সাহায্য করেছে। অথচ দুদিন আগেও ছিল যাদের মধ্যে আপোষের শত্রুতা বিদ্বেষ। শুধু একটু চিন্তার পরিবর্তন, আমি যা কিছু করবো আল্লাহর হস্তে করবো, এই চিন্তার পরিবর্তনটা হয়ে গেলেই কিন্তু সব পরিবর্তন হয়ে যাবে। কিন্তু যখনই পরিবর্তন হবে না, যখনই সেরকম চিন্তা হবে আমি নিজে যা করবো, সে নিজে নিজে আমি আর আমি, আমি আর আমি যখন চিন্তা হবে আপনি ধ্বংস হয়ে যাবেন। এই নিকৃষ্ট চিন্তাকে বলে পুঁজিবাদ অর্থনীতি। আর এখান থেকে ঢুকেছে সুদ, এখান থেকে ঢুকেছে মদ, এখান থেকে ঢুকেছে জুয়া, এখান থেকে ঢুকেছে লটারি, সব রাতারাতি বড়লোক হওয়ার চিন্তাধারা। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলাম ওয়াল আনসাব ওয়াল আজলাম নাজাসু মিন আমালি শায়তান, মদ জুয়া সব কিছু শয়তানের আমল, শয়তানের কাজ। এইগুলি এদেশে রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত, সুদ অনুমোদিত, লটারি অনুমোদিত, সবই অনুমোদিত। মুসলমানের দেশ, মুসলমান নির্বাচিত সরকার, মুসলমানের নেতারা সব হাজি, আর তারা এই অপকর্ম করে যাচ্ছে, দিনের পর দিন বছরের পর বছর চলছে এই হারামি অর্থনীতি। আল্লাহর নির্দেশ আনফাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করো, খরচ করার কথা বললেই তো মুখটা আমাদের ছোট্ট হয়ে যায়, চেহারা বিকৃত হয়ে যায়, মুখটা সুন্দর মুখটা হঠাৎ করে কালো হয়ে যায়, এবার আমি সব টাকা চাচ্ছে সর্বনাশ করেছে, এবার গেল, এতক্ষণ তো ছিলই ভালো, এবার টাকা চাইছে সর্বনাশ হয়ে গেল, পকেট তো 10 টাকা চলে যাবে, থাকলে দুটো চকলেট কেনা যায়, তো আপনি জানেন না এই 10 টাকা আপনার জন্য ইহুকালে এবং পরকালে মঙ্গল বয়ে আনবে। যদি না করেন ওলা তোল কবি আয়দিক মেলে তাহলোকা, আয়াতের দ্বিতীয় অংশ তুমি ধ্বংস নিক্ষিপ্তি হবে। কেমন করে হবে? আপনার দৃষ্টিতে ধ্বংস তো হচ্ছে না, আপনার টাকা পকেটে থাকছে, আপনি আর ভালো আছেন না, আপনি ধ্বংস হচ্ছেন। কিভাবে? যদি আপনি মানুষকে দিতেন তাহলে ওই মানুষটা আপনাকে টাকার বিনিময়ে হয়তো টাকা দিত না, কিন্তু এমন কিছু দিত যেটা আপনি কখনোই পান না। এই মুহূর্তে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, ওই মানুষটার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, জীবন দিয়ে হলেও সে আপনাকে ঘাড়ে করে নিয়ে হাসপাতালে নিয়ে যাবে, আপনি 10 টাকা সাহায্য করেছেন এখান থেকে 1 মাস আগে নিঃস্বার্থ আল্লাহর বাস্তে বিনা স্বার্থে, ও কিন্তু আপনি কখনোই ভুলবে না। কিন্তু যখন স্বার্থের বিনিময়ে কাউকে 10 টাকা 1,000 টাকা দিবেন, ও কখনোই আপনাদের তাকাবে না। শুনবেন, একদিন জনৈক সাহাবি রাস্তায় হাঁটছেন, একজন বলল ভাই আপনি হেঁটে যাচ্ছেন, আমার ঘোড়ায় উঠেন। উনি উঠলেন কিন্তু মনে ধাক্কা দিচ্ছে। রসুলের কাছে আসলেন, হে রসুল আমি অমুকের ঘোড়ায় উঠেছিলাম কিন্তু আমার মনে ধাক্কা দিচ্ছে এই যে আমি তো ওই লোকটাকে অমুক দিন কিছু টাকা ঋণ দিয়েছিলাম, ওই লোকটা কি ওই কারণেই আমাকে এই মেহরবানি করল, আর আমি এই যে তার ঘোড়া চড়লাম এটা কি আমার অন্যায় হলো? রসুল বললেন ওটা তোমার সুদ হলো। বলে কি সর্বনাশ করে, হ্যাঁ এই জন্য যে তুমি তাকে ঋণ দিয়েছ, ঋণের বিনিময়ে সামান্যতম কিছু হাসিল করাটাই তো সুদ। কথা খেয়াল করেছেন, কত মারাত্মক কথা হচ্ছে না? সাহাবির অন্তরে কেমন ধাক্কাটা দিয়েছে যে ওই লোকটা আমাকে যে মেহরবানি করলো, উদ্দেশ্য নিশ্চয়ই আমাকে একটু খাতির করা যে আমি তাকে একদিন কিছু দিয়েছিলাম, তাহলে তো ওনারও উদ্দেশ্য লীলা হয়নি আর আমি যে তার ঘোড়া চড়লাম আমার তো লীলা হলো না, তাতে তো আমার তো নেকি পেলাম না, তা মনে ইমানে তার ধাক্কা দিয়েছে। এজন্য আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছেন, আপনি যখনই মানুষকে কিছু দান করবেন অন্তরটা একদম খোলাসা করে দিবেন, আল্লাহ তোমাকে খুশি করার জন্য দিলাম, তুমি দেখেছ কোন অন্তরে আমি দিয়েছি, এর বিনিময়ে আমি তোমার কাছে চাই, মানুষের কাছে চাই না। সুবহানাল্লাহ, এটা যদি আমরা করতে পারি তাহলে দুনিয়া আপনার জন্য গোলাম হয়ে যাবে, দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। সোজা বলছি, আপনি রাষ্ট্র ক্ষমতায় আসীন নন তো দুনিয়া আপনার গোলাম, কারণ আপনি মানুষকে দান করেছেন লিল্লাহ, আর আল্লাহর হলে সবচেয়ে বড় বড় রাজা তিনি, রাজা দিজাজ তিনি, তার হুকুম হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন মিশকাত হাদিসে পাবেন, আমি যখন কোন বান্দাকে ভালোবাসি তখন আমি ফেরেশতাদেরকে বলে দিই জগৎবাসীর মধ্যে তুমি ছড়িয়ে দাও, ঢেন্ডরা পিটিয়ে দাও, হে বনু আদম অমুক ছেলেকে, অমুক ভাইকে, অমুক বান্দাকে আমি আল্লাহ ভালোবেসেছি, তোমরাও তাকে ভালোবাসো। অলক্ষে অদৃশ্যে এই আহ্বান ধ্বনি ফেরেশতাদের মাধ্যমে ছড়িয়ে যায়, সারা দেশে তার সুনাম চলে যায়, সে কিন্তু নিজেই কিছু খবর রাখে না। আপনারা যখন কোনো ভালো কাজ করবেন লিল্লাহ করবেন, আমরা যখনই মানুষকে দুটো দু পয়সা দিয়ে যদি উপকার করি, যদি মনে কোনে সামান্যতম যদি একটু চিন্তা আসে ও এটা করলাম লোকটা আমরা অমুক দিন নিশ্চয় মনে রাখলো না, এটা হবে না। আল্লাহ কিন্তু দেখেন সবকিছুই, আল্লাহকে সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা বিশ্বাস করতে হবে। ছোট ছোট ত্যাগের সুযোগটা হাতছাড়া করা যাবে না। আল্লাহ রসুল এটা করতেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, এমন সময় সম্ভবত মোজার গোত্রের একদল লোক তার দরবারে এসে হাজির, তাদের চেহারা সুরত এত দুর্বল, এত জীর্ণ শীর্ণ মলিন, দেহের কাপড়গুলো তো ছেঁড়াছুটা, কতদিন খায়নি তার ঠিক দেয় মুস্ক, মুখ সব চেহারা সব শুকিয়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো। রসুল এই চেহারা দেখে মনটা বড় খারাপ করলেন, তিনি বাড়িতে চলে গেলেন, স্ত্রীদের জিজ্ঞেস করলেন কি গো তোমাদের কাছে খানা পিনা আছে? আপনার তো জানেন আল্লাহ নবীর জীবনের অবস্থা কেমন ছিল, 11 জন স্ত্রী সব বাড়ি ঘুরলেন কিছুই পেলেন, অবশ্য তখন তো খাদিজা ছিলেন না, খালি হাতে ফিরে আসছেন, মুখটা খুব কালো হয়ে গেছে যে নিজে কিছু দিতে পারছি না, আমার কিছু নাই বাড়িতে, আজকে এতগুলো মেহমান আসছে কিছু দিতে পারলাম না, মনটা বড় খারাপ। ইতিমধ্যে কিছু সাহাবায়ে কেরাম সেখানে হাজির হয়ে গেছেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন কে আছো তোমাদের মধ্যে এই জীর্ণ শূন্য মলিন ভাইদেরকে কাপড় দিয়ে সাহায্য করবে, খাদ্য দিয়ে সাহায্য করবে, যার যা আছে তাই দিয়ে তোমরা তোমাদের ভাইদের মুখে হাসি ফুটাও। শুরু হয়ে গেল, প্রথম দিনে দিলেন এক থলে খেজুর দিলেন, আল্লাহ নবী খুশি হয়ে বললেন মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমালাহা, যে ব্যক্তি একটি সুন্নতে হাসানা সুন্দর শুভ কাজ শুরু করে দিল প্রথমে, সেই ব্যক্তি সবচেয়ে বেশি নেকির হকদার হল, এবং তার অনুসরণে যত লোক নেকি কাজ করবে সবাই নেকি সে একাই পেয়ে যাবে, গরিব মানুষ। এরপরে ধান আসতে লাগলো, সাহাবিরা সরাসরি বাড়ি চলে গেল, যে যা পারে সব নিয়ে আসলো, ওই সমস্ত লোকগুলো সবারই হলো, খাওয়া হলো, পোশাক হলো, সবই হয়ে গেল। কিন্তু আগে তিনি নিজে গেলেন বাড়িতে যে নিজের বাড়িতে কিছু আছে কিনা খেয়াল করতে হবে, এটাই শূন্য। তবলিগি ইজতেমা আগামী বৃহস্পতিবার শুক্রবারে, হাজারো মানুষের ঢল নামবে এখানে, এই মসজিদে জায়গা হবে না। এই সুন্দর দাওয়াতের এই অনুষ্ঠান সফল হোক, হাজার হাজার মানুষ দিনে হকের দাওয়াত পাক। এই নেকির সুযোগটা কি আপনারা ছাড়তে চান? চাইবেন না? যার যা আছে তাই নিয়ে তবলিগি ইজতেমা সফল করার জন্য আপনারা আর্থিক সহযোগিতা করে যাবেন, এটুকুই আপনাদের কাছে দাবি রইল। দেওয়ার সময় আল্লাহর বাস্তে দিবেন, দুনিয়াবী স্বার্থে নয়। ইনশাআল্লাহ ইহকালে যা দিবেন পরকালে আল্লাহর কোরআনের বাণী হচ্ছে এই, 700 নেকি পাবেন নিঃসন্দেহে। আল্লাহ ইউদাফিল মাইয়াশা, আল্লাহ ইচ্ছাতে আর বেশি দান করতে পারেন, আল্লাহর ভাণ্ডারে কোনো কমতি নাই। ওয়ালিল্লাহি খাযায়িনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত খাজানা আল্লাহর হাতে, তিনি যাকে খুশি তাকে যত ইচ্ছা দান করতে পারেন। আপনার এই দানের বিনিময়ে যদি এখানে হক বাণী শুনে বাংলার মাটিতে কোন একজন লোক যদি দিনের দাওয়াত পেয়ে হকের পথে চলে আসে, ওই ব্যক্তির যাবতীয় নেকি আপনার আমল নামে লেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। গতবারে তবলিগি ইজতেমায় সুদূর লাকসাম থেকে জনকে ভদ্রলোক এসেছিলেন, আমি হতভম্ব হয়ে গেছি তার টেলিফোন শুনে। দেখলাম গত 13 জানুয়ারিতে তার প্রথম চেহারা দেখলাম, এর আগে তার টেলিফোন শুনলাম, আর 38 মিনিটের টেলিফোন। তিনি বললেন, স্যার ইনকিলাবে তবলিগি ইজতেমার অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমি একাই গেছিলাম রাজশাহীতে, আমার জীবনের মোড় পরিবর্তন হয়ে গেছে, আর কি শুনবেন, সমস্ত ক্যাসেট আপনাদের লিখদার আপনাদের সমস্ত বই সব আমি কিনে নিয়ে এসেছি, বাড়ি এসে পড়েছি, এবং এই কয়েকদিনের আমার নিজস্ব তবলিগে 50 জন ভাই আহলেদিস হয়ে গেছেন, এবং তার মধ্যে কেউই গ্রাজুয়েটের নিচে নয়। এই যে হয়তো আপনি হয়তো একটা ব্যবস্থা এখানে করেছেন, এর বেশি কিছু করেন, হয়তো আপনি 10টা টাকা দিয়েছেন, কিন্তু হয়ে গেল কি বিরাট ব্যাপার। শুধু তাই নয়, এইখানকার এই দাওয়াত আজকের ইলেকট্রনিক যুগে বিদেশেও চলে যাচ্ছে, এখানে যতগুলো বক্তৃতা হয় বিদেশ থেকে লোকেরা শোনে, সিঙ্গাপুর থেকে শোনে, সৌদি আরব থেকে শোনে, দুবাই থেকে শোনে, ভারত থেকে শোনে, সারা ওয়ার্ল্ড থেকে মানুষ যারা আমাদের সঙ্গে পরিচিত আছেন তারা সবাই এখানে শোনে। অথচ আপনি দিচ্ছেন 10 টাকা, আমি দিচ্ছেন 500 টাকা, আপনি দিচ্ছেন 1000 টাকা, এদিক কতটা কাজ হয়ে যাচ্ছে। এই হক প্রচারের এই শুভ সুযোগটা বছরে একবার করে নদাবড়ার ভাগ্যে আসে, আপনারা এটাকে সাধ্যমতো সফল করার জন্য চেষ্টা করবেন, এটাই আমাদের দাবি থাকবে। আল্লাহ পাকের হাদিসে কুদসি আবার শুনিয়ে দিই, ইয়া বনু আদম, হে বনু আদম, আনফেক, খরচ করো, আনফেক আলাইক, আমি তোমার জন্য খরচ করব, আপনি যেটা দিবেন আল্লাহ তার পাল্টা দিবেন, আল্লাহর ওয়াদা কখনোই মিথ্যা হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের প্রচার ও প্রসারের জন্য দিল খুলে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আকুল কৌড়ি হয়।